বাঁকায় পথের দুপাশে নয় শুধু ফুলে ফুলে নয় ও গো ছাওয়া ছাওয়া পথিক আমরা চলি দূরের সীমান্তে আমাদের আরো আছে ছাওয়া ছাওয়া আঁকা বাঁকায় পথের দুপাশে নয় শুধু ফুলে ফুলে নয় ও গো ছাওয়া ছাওয়া পথিক আমরা চলি দূরের সীমান্তে আমাদের আরো আছে ছাওয়া ছাওয়া অনেক কাটার পথ ছাড়িয়ে যাব মোরা অনেক কাঁধার পার হয়ে অনেক কাটার পথ ছাড়িয়ে যাব মোরা অনেক কাঁধার পার হয়ে দিশাহীন যাত্রী হারাব পথের দিশা শুধু কি দুঃখের বোঝা বয়ে কে বলি চোখের জলে মুছবে আলোর রেখা এ কেমন নিয়তির খেলা আলোকের বাঁশিটির গান তুমি শুনবে সেও যেন আমাদের গাওয়া গাওয়া পথিক আমরা চলি দূরের সীমান্তে আমাদের আরো আছে যাওয়া যাওয়া আধার গহন হতে আলোর কমল টিরে আনবো এই পৃথিবীতে আধার গহন হতে আলোর কমল টিরে আনবো এই পৃথিবীতে তোমরাও আসবেই আশার তরিটি বেয়ে আমাদের উপহার নিতে অনেক খুশির গান অনেক ফুলের মালা আকাশ বাতাস ভরে তুলবে অনেক খুশির গান অনেক ফুলের মালা আকাশ বাতাস ভরে তুলবে অনেক মুকুল যারা শুকায়ে যায়নি আজও আবার মাধুরী লয়ে তুলবে এই তো শপথ মোরা নিয়েছি প্রথম দিনে মিটবে সব চাওয়া পাওয়া পাওয়া আঁকা বাঁকালে পথের দুপাশে নয় শুধু ফুলে ফুলে নয় ও ছাওয়া ছাওয়া পথিক আমরা চলি দূরের সীমান্তে আমাদের আরো আছে যাওয়া যাওয়া হেয়া না